শেখ আহমেদ মুসা জিব্রিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে হুনাফার সৌজন্যে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। লেখক বলছেন, ফামান আতাআহু দাখালাল জান্নাতা ওয়ামান আসাহু দাখালান নার। যারা আল্লাহর আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা অবাধ্যতা করবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা কিভাবে আলোচনা নিয়ে অগ্রসর হচ্ছি বোঝার সুবিধার জন্য তা আবারও মনে করিয়ে দেই। আমরা উসুলুস সালাসা বইয়ের দ্বিতীয় অধ্যায় পড়ছি। এই অধ্যায়ে তিনটি মূল বিষয়ের আলোচনা এসেছে। আমরা এখন এর মধ্যে প্রথমটি আলোচনা করছি। এই প্রথম বিষয়টিকে আমরা আবার ছটি অংশে ভাগ করেছি। নাম্বার এক হলো, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। নাম্বার দুই হলো, আল্লাহ আমাদের রিজিকদাতা। আমরা গত দর্সগুলোতে এ দুটি অংশের আলোচনা করেছি। তারপর নাম্বার তিন হলো, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন। এর উত্তর হলো তার ইবাদত করার জন্য। নাম্বার চার, আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব। তিনি নবী রাসূলগণ পাঠিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে তার ইবাদত করতে হবে। নাম্বার পাঁচ হলো, নবী রাসূলগণের আনুগত্য করতে হবে। নাম্বার ছয় হলো, যে তাদের আনুগত্য করে সে জান্নাতে যাবে, আর যে অবাধ্য হবে সে জাহান্নামে যাবে। নবী রাসূলগণের আনুগত্য করা আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলছেন, যে লোক রাসূলের হুকুম মান্য করবে সে যেন আল্লাহ হুকুমই মান্য করল। এখানে নবী রাসূলগণের আনুগত্যের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আলোচনা করব। দিনের কোনো বিধানের ব্যাপারে যদি সহিহ হাদিস পাওয়া যায় তাহলে প্রমাণ হিসেবে এর গুরুত্ব কোরআনের সমপর্যায়ে হবে। আপনার সামনে যদি কোনো সহিহ হাদিসকে দলিল হিসেবে পেশ করা হয় তাহলে তার গুরুত্ব কোরআনের অনুরূপ হবে। হালাল হারাম সহ অন্যান্য সকল বিষয়ে এই মূলনীতি অনুসরণ করা হয়। আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের মাংস, যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গকৃত হয়। দেখুন, এই আয়াতে আল্লাহ সব মৃত জীব এবং রক্ত হারাম ঘোষণা করেছেন। যদি আমরা শুধু এতটুকুই নেই তাহলে কিন্তু মাছ হারাম হয়ে যাবে, কারণ এই আয়াতে বলা হচ্ছে সব মৃত জীব হারাম। অনেক ভ্রান্ত ও মূর্খ লোক আছে যারা কুরআনের কোনো আয়াত নিয়ে এসে নিজেদের মন মতো বিভিন্ন কথা বলে এবং হাদিসের বক্তব্য উপেক্ষা করে। কিন্তু আমাদের দায়িত্ব হলো কুরআন এবং সুন্নাহকে একসাথে আঁকড়ে ধরা। কুরআন এবং সুন্নাহকে একসাথে বুঝতে এবং অনুসরণ করতে হবে। শুধু কুরআনের বক্তব্যের দিকে তাকালে আমরা দেখি যে মাছ হারাম, কিন্তু এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি মৃত জীব এবং দুই প্রকারের রক্ত হালাল, মাছ ও পঙ্গপাল এবং কলিজা ও প্লিহা। খাওয়ার মতো একটি দৈনন্দিন কাজের ব্যাপারেও পুরো হুকুম পেতে হলে আমাদের কুরআন এবং হাদিস দুটোই দেখতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্নী উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু। আমাকে কুরআন এবং এর অনুরূপ একটি জিনিস দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন এর অনুরূপ কিছু দেওয়া হয়েছে, এর চেয়ে নিচের কিছু অথবা এর অধীনস্থ কিছু দেওয়া হয়েছে এমন কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূলের আনুগত্য করার কথা কুরআনে বহু জায়গায় এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর আল্লাহ তাআলার নির্দেশ মান্য করো এবং তার রাসূলের। এবং তিনি বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত হও আর রাসূলের অনুগত হও। দেখুন, আল্লাহ এখানে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের অনুগত্য করো। তিনি কিন্তু বলেননি আতিউল্লাহ সুম্মা আতিউর রাসূল, আল্লাহর ইবাদত করো তারপর রাসূলের আনুগত্য করো। তিনি বলেছেন আল্লাহর এবং রাসূলের আনুগত্য করো। ওয়াও অর্থ হলো এবং, সুম্মা অর্থ হলো তারপর। আল্লাহ এই ক্ষেত্রে সবসময় ওয়া বলেছেন, কখনো সুম্মা বলেননি। অনেকে এই বক্তব্যের বিরোধিতা করার জন্য একটি বহুল প্রচলিত হাদিসের উদ্ধৃতি দেন। উসুলের এমন বই খুব কমই পাওয়া যায় যেখানে এই হাদিসটি নেই, বিশেষ করে উসুলের আগের বইগুলোতে। এই বর্ণনাটি আপনারা সবাই হয়তো শুনে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠিয়েছিলেন। হাদিসের এই অংশটুকু ঠিক আছে। পরের অংশে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তিনি কি দিয়ে বিচার করবেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুরআন। যদি কুরআনে না পাও তাহলে সুন্নাহ অনুযায়ী বিচার করবো ইয়া রাসূলুল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সুন্নাহতেও না পাও। তিনি উত্তরে বললেন, তাহলে ইজতিহাদ করব। আমরা দেখতে পাচ্ছি হাদিসের এই দ্বিতীয় অংশটিতে কোরআনের কথা এসেছে, তারপর হাদিসের কথা এসেছে, যা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তার বিপরীত। কিন্তু এই হাদিসের দ্বিতীয় অংশের সমস্যা হলো সনদ সূত্রে তা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম পর্যন্ত পৌঁছায় না, এবং এই বর্ণনা যদি সঠিক হয় তাহলে এটি আমাদের কথার বিরুদ্ধে শক্ত একটি দলিল হবে। কিন্তু সমস্যা হলো হাদিসের এই অংশের সনদ এবং মতন উনকার। বিধানের ক্ষেত্রে হালাল এবং হারামের ব্যাপারে কোরআন এবং হাদিসের গুরুত্ব সমান, আকিদাগত বিষয়গুলোতে কোরআন এবং সুন্নার গুরুত্বও সমান, ইবাদতের নিয়মকানুন এবং পদ্ধতিগত বিষয়গুলোতে কোরআন এবং হাদিসের মর্যাদা একই, লেনদেন এবং মুআমালাতের ব্যাপারে কোরআন ও হাদিসের বক্তব্য মেনে চলার গুরুত্ব একই। যদি সহিহ হাদিস থেকে কোনো নির্দেশ পাওয়া যায় সেটা কোরআন থেকে পাওয়া নির্দেশের সমান গুরুত্ব বহন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কিছু নির্দেশ দেয়া বা কোনো কিছু থেকে বিরত থাকতে বলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু নির্দেশ দেয়া অথবা কোনো কিছু থেকে বিরত থাকতে বলার গুরুত্ব একই। কারণ হলো কোরআন এবং সুন্নাহ দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তিনি আমাদের তা শিক্ষা দিয়েছেন। কোরআন এবং সুন্নাহতে আপনাকে যা করতে বলা হয়েছে তা করতে আপনি বাধ্য, এবং এ ব্যাপারে আমাদের নীতি হবে শুনলাম এবং মানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহইউন ইউহা, এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কিছু বলেন না, তিনি যা বলেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই বলেন। তবে এমন অনেক বিষয় আছে যেখানে হাদিসের উপর কোরআনের প্রাধান্য আছে। কোরআন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। কোরআন এবং হাদিস দুটোর অর্থ বা বক্তব্য আল্লাহর পক্ষ থেকেই, কিন্তু হাদিসের শব্দগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আর মূল বক্তব্য হলো আল্লাহর পক্ষ থেকে, আর কোরআন হলো সরাসরি আল্লাহর কালাম। আরেকটি দিক যেখানে হাদিসের উপর কোরআনের প্রাধান্য আছে তা হলো তিলাওয়াত। কোরআন তিলাওয়াত করলে প্রতিটি অক্ষরের জন্য আপনি দশটি করে সওয়াব পাবেন, কিন্তু হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তৃতীয় আরেকটি ক্ষেত্রে কোরআন অগ্রাধিকার পাবে, আর সেটি হচ্ছে কোরআন স্পর্শ করার বিধান। অনেক আলিমের মতে অযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, যদিও এই মতটি নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশের মত হলো অযু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না, কিন্তু হাদিসের ব্যাপারে এ ধরনের বক্তব্য পাওয়া যায় না। আমাদের হাদিসের কিতাবকে অবশ্যই সম্মান করতে হবে, তবে অযু ছাড়া হাদিসের কিতাব স্পর্শ করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আনুগত্য হতে হবে পূর্ণ এবং প্রশ্নাতীত। এখানে বাছ বিচারের কোনো সুযোগ নেই। আমি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব, কিন্তু বাইরে করব না, কেউ যদি এ দাবি করে তাহলে তা আনুগত্য হবে না। আমি ব্যক্তিগত জীবনে কোরআন এবং সুন্নার নির্দেশ মান্য করব, কিন্তু সামাজিক পর্যায়ে মানব না, এটাও হবে না। আমি ব্যক্তিগত জীবনে মানব কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে মানব না, এটাও হবে না। অথবা আপনি সলাত এবং সওম পালন করেন, হিজাব করেন, কিন্তু বিয়ের অনুষ্ঠানে বা সামাজিক কোনো অনুষ্ঠানে আপনি শরিয়াহ এর আদেশ মানলেন না, জাহেলিয়াতের অনুসরণ করলেন, তাহলে সেটাও পূর্ণ আনুগত্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ও তার রাসূল কোনো বিষয় নির্দেশ দিলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে কোনো সিদ্ধান্তের অধিকার নেই। যে আল্লাহ ও তার রাসূলের আদেশ অমান্য করে সে তো স্পষ্টই পথভ্রষ্ট। যখন কোনো বিষয়ে আল্লাহ ও তার রাসূলের ফয়সালা হয়ে যায় তখন কোনো মুমিন নারী কিংবা মুমিন পুরুষ সেখানে নিজের কোনো মত থাকার অধিকার রাখে না, ভিন্ন কোনো মত অনুসরণ করার কোনো সুযোগ নেই। সে বিষয়ে আল্লাহ ও তার রাসূলের পূর্ণ আনুগত্য করতেই হবে। যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয় সে গোমরাহ হয়েছে এবং ভুলে নিমজ্জিত হয়েছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। এখানে শুধু মুমিন বললে যথেষ্ট হতো, কিন্তু আল্লাহ এখানে আলাদা আলাদাভাবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী বলেছেন। আল্লাহ এখানে আলাদা আলাদাভাবে বলেছেন বিষয়টির উপর গুরুত্ব আরোপ করার জন্য। অর্থাৎ কোনো বিষয়ে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে ফয়সালা চলে আসলে প্রত্যেকের জন্য তা মেনে চলা বাধ্যতামূলক হয়ে যায়। আল্লাহ বলেন, লা তাজআলু দুআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা قد يعلم الله الذين يتسللون منكم لوذا فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না। আল্লাহ তাদেরকে জানেন যারা তোমাদের মধ্যে চুপিসারে সরে পড়ে, অতএব যারা তার আদেশের বিরুদ্ধে আচরণ করে তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপর্যয় তাদেরকে স্পর্শ করবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করবে। যারা রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের আদেশ অমান্য করবে তাদেরকে আল্লাহ ভয়ানক আদাবের সংবাদ দিয়েছেন। ফিতনাহ তাদের গ্রাস করবে, এখানে ফিতনাহ এর একটি অর্থ হতে পারে কুফর, আবার ফিতনাহ এর অর্থের মধ্যে ভূমিকম্প, বিভিন্ন দুর্যোগ, অত্যাচারী শাসকদের শাসন অথবা শত্রুর চড়াও হওয়া অন্তর্ভুক্ত। এগুলো কখন ঘটবে, কাদের সাথে ঘটবে? যারা রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লামের অবাধ্য হবে তারা এসবের সম্মুখীন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা কানা ক্বাউলাল মুমিনিনা ইযা দুউ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের বক্তব্য কেবল এই কথাই যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য আল্লাহ ও তার রাসূলের দিকে তাদেরকে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও আদেশ মান্য করলাম। অনেক মানুষ নিজেদের ঈমানদার বলে দাবি করে, কিন্তু সত্যিকারের ঈমানদার তো তারাই যারা আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যা কিছু এসেছে তা শুনে বলে আমরা শুনলাম এবং মানলাম। যখন তাদেরকে শরিয়াহ অনুযায়ী ফয়সালা করার ব্যাপারে আহ্বান করা হয় তখন তারা বলে আমরা শুনলাম ও মানলাম। যে ব্যাপারে আল্লাহ ও তার রাসূল ফয়সালা করে দিয়েছেন সে ব্যাপারে অন্য কিছু তারা গ্রহণ করতে রাজি না, অন্য কোনো বক্তব্য তাদের কাছে গ্রহণযোগ্য না। আবি বারজাদ আল ইসলামি রাদিয়াল্লাহু আনহু এর বর্ণিত একটি হাদিস শুনুন। হাদিসটির সারাংশ সহিহ মুসলিমে এসেছে। এই হাদিসের উপর ইমাম মুসলিম একটি অধ্যায়ের নামকরণ করেছেন। সহিহ মুসলিমের এই অধ্যায়ের নাম হল বাবু ফাদাইলি জুলাইবিব। ইমাম মুসলিম সাহাবি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর নামানুসারে এই অধ্যায়ের নাম দিয়েছেন। এই ঘটনার বিস্তারিত বর্ণনা অন্যান্য হাদিস গ্রন্থেও এসেছে। মুস্তাদ আহমেদে একটি বর্ণনা এসেছে যা আরও বিস্তারিত। এই বর্ণনা সনদ এবং সহিহ মুসলিমের আশা বর্ণনা সনদ এক, কাজেই মুসনাদ আহমেদের এই বর্ণনাও সহিহ। সাহাবি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু দেখতে খুব সুদর্শন ছিলেন না। তার চেহারার বর্ণনা থেকে জানা যায় যে তিনি সম্ভবত খাটো আকৃতির ছিলেন এবং গরিবও ছিলেন। এই বর্ণনা থেকে বোঝা যায় যে সম্ভবত তিনি সমাজের একজন উপেক্ষিত মানুষ ছিলেন, যার কাছে সাধারণত কেউ তার মেয়ের বিয়ে দিতে চায় না। এমনকি তার নাম অর্থাৎ জুলাইবিব ছিল জিলবাব এর তাসগির বা সংকুচিত অথবা ক্ষুদ্র রূপ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটিকে ভালোবাসতেন, তার দিকে মনোযোগ দিতেন, তার কথা শুনতেন, তার ব্যথায় ব্যথিত হতেন, যেভাবে তিনি অন্যান্য সাহাবীদের ক্ষেত্রেও হতেন। সবাই মনে করতেন যে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের একজন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একজন আনসারী সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়ের জন্য আমার পক্ষ থেকে একটি বিয়ের প্রস্তাব আছে। আনসারী ব্যক্তিটি খুশি মনে রাজি হয়ে গেলেন, কোনো প্রশ্ন করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাতা হিসেবে কে না চায়? কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ের প্রস্তাব আমার জন্য না, জুলাইবিবের জন্য। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর চেহারা এবং সামাজিক অবস্থার ব্যাপারে যে বৈশিষ্ট্যগুলো আমরা বললাম তার যে কোনো একটির কারণেই প্রস্তাব বাতিল করে দেয়া খুবই স্বাভাবিক ছিল। আর এই সবগুলো একসাথে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শুনে সে আনসারী সাহাবী একটু ইতস্তত করলেন। তারপর বললেন, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে চাই। স্ত্রীর কাছে যাওয়ার পর এই সাহাবী ঠিক একইভাবে কথাটা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। তার স্ত্রী তখন বললেন, এটা কে চাইবে না, এই প্রস্তাবে কে না করবে? তারপর সেই সাহাবী বললেন, তিনি নিজের জন্য প্রস্তাব দেননি, জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছেন। বুঝতেই পারছেন সাথে সাথে তার স্ত্রীর প্রতিক্রিয়া বদলে গেল। মাত্র কয়েক মুহূর্ত আগে তিনি জামাতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কথা ভাবছিলেন, এখন শুনছেন জুলাইবিব। তার স্ত্রী তখন বললেন, আজুলাইবিবুন ইনাইহি, জুলাইবিব ছিহ, তিনবার একই কথাই বললেন, ইনাইহি মানে ছিহ ইয়াক। তারপর তার স্ত্রী বললেন, ওয়াল্লাহি আমরা জুলাইবিবের কাছে আমাদের মেয়েকে বিয়ে দেব না, আমাদের মেয়ের জন্য এর চেয়ে আরও অনেক ভালো পাত্র আছে, আর তুমি আমাদের মেয়েকে জুলাইবিবের কাছে দিতে চাও? সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রীর সিদ্ধান্ত জানানোর জন্য উঠলেন। এই সময় তার মেয়ে প্রশ্ন করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছেন বাবা? আনসারী সাহাবীর স্ত্রী সব কিছু খুলে বললেন। মেয়েটি তখনও বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যা চেয়েছেন, যা প্রস্তাব করেছেন তা তোমরা প্রত্যাখ্যান করছো? আমাকে এই পাত্রের সাথেই বিয়ে দাও, আল্লাহর কসম কখনও আল্লাহ আমাকে উপেক্ষা করবেন না, আমাকে পরিত্যাগ করবেন না। কি দৃঢ় ইমান ছিল এই নারীর। আমরা এই পুরো দর্শে যা শিখতে চাচ্ছি তার দৃষ্টান্ত হলো এই নারীর সিদ্ধান্ত। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার কাছে সে মেয়েটি যেভাবে নিজেকে সমর্পণ করেছে সেটাই হলো তাওহীদ, সেটাই হলো ইমান এবং সেটাই হলো ইহসান। এটাই হলো সেই আনুগত্য যা আমাদের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকতে হবে। এইটুকু যদি আমরা মানতে পারি তাহলে যথেষ্ট। আজকের পুরো আলোচনা থেকে যদি শুধু এতটুকু আপনি মনে রাখেন তাহলে সেটাই যথেষ্ট। যদি আপনি এই শিক্ষার উপর আমল করতে পারেন, শক্ত থাকতে পারেন, তাহলে আপনি সফল মানুষের অন্তর্ভুক্ত হবেন। এই নারী আল্লাহ ও তার রসুলের আনুগত্য করার মাঝেই জীবনের আনন্দ দেখতে পেয়েছিলেন। যে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য পছন্দ করেছিলেন সেখানে তিনি আনন্দ দেখতে পেয়েছিলেন। কারণ আনন্দ হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আল্লাহকে খুশি করার চেষ্টা করলে, রসুলের আনুগত্য করলে আপনার আর সুখের পেছনে ছুটতে হবে না, সুখ তখন আপনার পেছনে পেছনেই ছুটবে। এই নারী তা ভালো মতোই উপলব্ধি করতে পেরেছিলেন। এই নারীকে জানতে চেয়েছিল এটা কি ওয়াজিব কিনা। তিনি কি প্রশ্ন করেছিলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজিব বুঝিয়েছেন, ফরদ বুঝিয়েছেন, নাকি শুধু মুস্তাহাব বুঝিয়েছেন? এই প্রস্তাব গ্রহণ করা কি বাধ্যতামূলক? তিনি কি বলেছিলেন, আমি তো কুরআনে এমন কিছু খুঁজে পাইনি যে তিনি আমাকে বিয়ের জন্য বাধ্য করতে পারেন? আনসারদের সম্ভ্রান্ত পরিবারের একজন সুন্দরী নারী জুলাইবিবকে বিয়ে করবে এই প্রস্তাব শুনে তিনি কি ঠোঁট বাঁকা করে হেসেছিলেন? তিনি কি বলেছিলেন, এটা আমার জন্য প্রযোজ্য না? না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিয়েছিলেন এবং তিনি সানন্দেই তা মেনে নিয়েছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সুন্নাহ আমাদের মাঝে আছে এবং আমাদের জীবনে এই সুন্নাহ মেনে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এই মহায়সী নারীর মতো হওয়া উচিত। আমাদের এভাবেই সুন্নাহ মেনে চলা উচিত। আল্লাহ বলেন, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ। মুমিনদের কাছে তাদের জীবনের চেয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি প্রিয়, বেশি গুরুত্বপূর্ণ। বিয়ের মোহর কত হবে, বিয়ের পর কোন বাসায় তারা উঠবে, মদিনার কোন এলাকায় তারা থাকবে, ছেলের আয়ের উৎস কী, এ ধরনের কোনো প্রশ্নই সে মেয়েটির মাথায় আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাত্রকে তার জন্য পছন্দ করেছেন এটাই তার জন্য যথেষ্ট ছিল, আর কোনো প্রশ্নই তিনি করেননি। তিনি যেন তার পিতামাতাকে বলছেন যে আমি আপনাদের ভালোবাসি, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অন্য সবার কথার উপর অগ্রাধিকার পাবে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রাধান্য পাওয়ার হকদার। এই হাদিসটি বর্ণনা করার সময় অনেকেই একটি বিষয় এড়িয়ে যান, মেয়েটির জন্য জুলাইবিবকে বিয়ে করা কি বাধ্যতামূলক ছিল? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সরাসরি আদেশ করেননি, বরং প্রস্তাব দিয়েছেন, মতামত জানতে চেয়েছেন। এটি তার পক্ষ থেকে নির্দেশ ছিল না, এটি ছিল খুতবাহ, অর্থাৎ তিনি জানতে চেয়েছেন। কিন্তু এই নারী বুঝতে পেরেছিলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব কিংবা রেকমেন্ডেশনও প্রত্যাখ্যান করার মতো না। এই নারীর অবস্থান, তার ঈমান এমন ছিল যে যা কিছুই হোক না কেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুসরণ করতেই হবে, সেটা যদি নিছক প্রস্তাব কিংবা রেকমেন্ডেশনও হয় তবুও। অথচ আজ আমাদের যখন কোনো সহজ সুন্নার ব্যাপারে বলা হয় তখন আমরা নানা রকম অজুহাত দেওয়া শুরু করি। অনেকে তো এই কথাও বলে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি ওয়াজিব, কিন্তু কুরআনে তো এটি নেই। তারা আপনার সাথে ঘন্টার পর ঘন্টা এ নিয়ে তর্ক করে যাবে, আফসোস। অথচ এই নারী এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা তার সারা জীবনকে প্রভাবিত করবে। এটাই হলো তাওহীদের সার কথা, আল্লাহ ও তার রসুলের ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করা। আজ এমন অনেক মানুষ দেখা যায় যারা বহু বছর অথবা সারা জীবন ধরে মদ কিংবা অন্য কোনো আসক্তি কাটাতে পারে না। মদ্যপান করা যে এক ধরনের আসক্তি তা বর্তমানে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। বিভিন্ন গবেষকরা এটাও বলেছেন যে এই রোগের কোনো চিকিৎসা নেই। মদে আসক্ত ব্যক্তিরা যতই মদ থেকে দূরে থাকুক না কেন, যে কোনো সময় আবার মদ পান করা শুরু করতে পারে। এই আসক্তি থেকে বের হয়ে আসা খুবই কঠিন। এবার সাহাবীদের দিকে একটু লক্ষ্য করি। ইসলামের শুরুর দিকে যখন মদকে নিষিদ্ধ করা হয়নি তখন অনেক সাহাবী মদ পান করতেন। আরবরা প্রচুর মদ পান করত। মদ পান করত না এমন মানুষ ছিল বিরল। যেসব সাহাবী ইসলামের আগে মদ পান করতেন না তাদের নাম আলাদাভাবে সংরক্ষিত আছে। কেন? কারণ মদপান না করাটা সে যুগে ছিল অস্বাভাবিক। তখনকার মানুষেরা যে শুধু সপ্তাহে একদিন মদপান করত তা না, প্রতিদিন মদপান চলত। এমনও না যে শুধু রাতে মদ খাওয়া চলত, দিন বা রাত যে কোনো সময় মদ চলত। সামাজিকভাবে মদপান প্রতিষ্ঠিত একটি ব্যাপার ছিল এবং অধিকাংশ মানুষ মদে আসক্ত ছিল। যখন মদ হারাম হবার বিধান আসলো এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বার্তাবাহক মদিনার রাস্তায় এসে চিৎকার করে কথা জানিয়ে দিলেন, তখন কি হলো? আপনার কি মনে হয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনুভূতি তখন কেমন ছিল? মনে রাখবেন, আজকে মদের প্রতি আসক্তিকে একটি অসুখ মনে করা হয়। যখন মদ হারাম হবার বিধান তারা জানতে পারলেন, তখন তাদের কারো কারো মুখে মদ ছিল, কেউ কেউ চুমুক দিতে যাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তারা শুনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সরহসমূহ, এসব শয়তানের অপবিত্র কার্যবই তো নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। এবং পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, অতএব তোমরা এখনও কি নিবৃত হবে? তারা নিবৃত হলেন, পুরো সমাজ সাথে সাথে মদ ত্যাগ করল। কেউ কিছুদিন গ্যাপ দেওয়ার পর আবার মদ্যপান শুরু করলেন না। কেন? কেউ এই হুকুম নিয়ে প্রশ্নও তুললেন না। কেউ এইটুকুও জানতে চাইল না যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বার্তাবাহক এই বিধান ঘোষণা করেছে সে কি আদৌ ঠিক বলছে না ভুল। সবাই বিনা বাক্যে তা মেনে নিলেন। কেন কেউ কোনো প্রশ্ন করলেন না? আসলেই কি এই হুকুম এসেছে? মদপান কি হারাম করা হয়েছে নাকি মাকরুহ? এটুকুও কেউ জানতে চাইলেন না। কেন? এটাই হলো তাওহীদ, এই হলো তাওহীদের নির্যাস। তারা শুনলেন এবং মেনে নিলেন। দীর্ঘ সময় ধরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্তরে এই তাওহীদ, এই ঈমানকে প্রথিত করেছিলেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর ধরে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন যাতে করে সাহাবীদের হৃদয় ঈমানে পূর্ণ থাকে এবং আল্লাহ ও তার রসুলের আদেশ মানতে তাদের অন্তরে কোনো দ্বিধা না থাকে। তারা আল্লাহর আদেশ মেনে নিয়ে তৎক্ষণাৎ মদ্যপান ছেড়ে দিলেন, কোনো রকম নজরদারি, জোর জবরদস্তি, জেল জরিমানা ছাড়াই। তারা আনন্দের সাথে আল্লাহর এই হুকুম মেনে নিয়েছিলেন। তারা এইভাবে সম্মানিত বোধ করতেন যে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না, তোমাদের মালিকের শপথ, এরা কিছুতেই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে শর্তহীনভাবে বিচারক মেনে নেবে। অতপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বরং তোমার সিদ্ধান্ত সর্বান্তকরণে মেনে নেবে। মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না সে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ সন্তুষ্ট চিত্তে মেনে না নেয়। আপনাকে শুধু আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে নিলেই হবে না, বরং তা মানতে হবে কোনো রকম তর্ক ছাড়া, কোনো রকম অসন্তুষ্টি ছাড়াই, সম্পূর্ণভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই মেয়েটির বাবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন। এসে বললেন, ইয়া রসুলুল্লাহ, আপনার সিদ্ধান্তে আমরা রাজি। তারপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেয়েটির সাথে জুলাইবিবের বিয়ে দিলেন। তাদের বিয়ের কয়েকদিন পর জিহাদের ডাক চলে আসলো। মাত্র বিয়ে হয়েছে, আপনার কি মনে হয় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই সময় জিহাদের ডাকে সাড়া দেওয়ার জন্য ইতস্তত করেছিলেন? আপনার কি মনে হয় এমন শক্ত ইমানের নারী হানিমুনে যাওয়া নিয়ে হাহুতাশ করবে? এই নারীর মতো এত উঁচু ইমানের অধিকারী একজনের স্বামীর কি সেই পরিস্থিতিতে ইতস্তত করার কথা? না, জুলাইবিব ছিলেন তার স্ত্রীর মতোই স্পাত কঠিন ইমানের অধিকারী। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। দুশ্চরিত্রা নারীকুল দুশ্চরিত্র পুরুষকুলের জন্য এবং দুশ্চরিত্র পুরুষকুল দুশ্চরিত্রা নারীকুলের জন্য, সচ্চরিত্রা নারীকুল সচ্চরিত্র পুরুষকুলের জন্য এবং সচ্চরিত্র পুরুষকুল সচ্চরিত্রা নারীকুলের জন্য। আমাদের এই মজলিসে অনেক ভাই আছেন যারা এখনও বিয়ে করেননি, অনেকে উন্নত ইমানের অধিকারী পাত্রী পাচ্ছেন না। আসলে আমাদের প্রথমে নিজেদের নিয়ে কাজ করতে হবে। আমরা যদি আমাদের ইমানের লেভেল উঁচু করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহও আমাদের জন্য সেরকম নারী মিলিয়ে দিবেন যেভাবে তিনি জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুয়ের জন্য মিলিয়ে দিয়েছিলেন। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ডাকে সাড়া দিলেন। যুদ্ধ শেষে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রশ্ন করতেন, তোমাদের মধ্যে কাকে কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার কোন কোন সাহাবিকে পাওয়া যাচ্ছে না? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সাহাবীরা জবাবও দিলেন, অমুক অমুককে পাওয়া যাচ্ছে না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাদের নাম বলেছ তারা বাদে আর কি কেউ আছে যাকে পাওয়া যাচ্ছে না? তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। জুলাইবিবের নামটা বাদ পড়ে গিয়েছিল। জুলাইবিব সমাজে কিছুটা উপেক্ষিত ছিল, একাকী ছিলেন তিনি। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্বে সম্মান পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপেক্ষা করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কিন্তু আমি তো জুলাইবিবকে দেখছি না। সাথে সাথে সাহাবীরা জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে বেরিয়ে পড়লেন। তারপর সাহাবীরা জুলাইবিবকে খুঁজে পেলেন। তিনি যুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। তিনি সাতজন কাফিরদের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে হত্যা করেছিলেন আর তাদের আঘাতে নিজেও শহীদ হয়েছিলেন। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে জুলাইবিব মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জুলাইবিব সাতজনকে হত্যা করেছে এবং তারা জুলাইবিবকে হত্যা করেছে। সে আমার থেকে এবং আমি তার থেকে, সে আমার থেকে এবং আমি তার থেকে, সে আমার থেকে এবং আমি তার থেকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলাইবিব আমার আপনজন এবং আমিও তার আপনজন। বর্ণনাকারী বলেন যে রাসূলুল্লাহ দুই বা তিনবার এই কথার পুনরাবৃত্তি করেছিলেন। সাহাবীরা যখন কবর খুঁড়ছিলেন তখন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এর দেহ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। কল্পনা করা যায় এই বিরল সম্মানের কথা, একটু চিন্তা করুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বরকতময় দুটি হাত দিয়ে জুলাইবিবকে কবরে শুয়ে দিলেন। জুলাইবিব সেই মানুষটি যিনি ছিল সমাজে উপেক্ষিত এবং যার নাম ছিল অসম্পূর্ণ। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারদের মধ্যে আর কারো আর্থিক অবস্থা সেই নারীর মতো ছিল না যিনি জুলাইবিবকে বিয়ে করেছিলেন। তিনি দুহাত ভরে দান করতেন, তিনি দারিদ্রের পরোয়া করতেন না। এর কারণ হল বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে তিনি যা বলেছিলেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পর দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ আপনি মেয়েটির উপর আপনার রহমত ঢেলে দিন এবং তার জীবনকে কঠিন করবেন না। অন্য বর্ণনা থেকে পাওয়া যায় যে জুলাইবিবকে কবরে নামানোর সময় কবরের পাশে এমন কোনো সাহাবী ছিলেন না যিনি জুলাইবিবের জায়গায় থাকতে না চেয়েছিলেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু ওয়া জামা'না ওয়া ইয়্যাকুম মা'হু ফিল ফিরদাউসিল আ'লা।